এরা একটা রঙিন গিলাস পরায়, যখন হাদিস পরায় এটা রঙিন গিলাস পরাইয়া দেয়। আপনি যদি কারো চোখে রঙিন গিলাস পরান, দুনিয়া রঙিন দেখবেন, তনার দুনিয়ার বাস্তব অবস্থা জানবেন না। এই ভারতবর্ষে যখন হাদিস গুলো পরায় রঙিন গিলাস পরাইয়া দেয়, এই তাবিজ সেই তাবিজ না, এটা হচ্ছে জাহেলী যুগে কুফুরি কালাম দিয়ে লেখত, ওই তাবিজ শিরক। আমরা যে তাবিজ দেখি না কোরআন হাদিস দিয়ে লেখি, এটা জায়েজ। এখন ছাত্র বুঝলো যে ঠিকই, এখন ছাত্র তাবিজ দেখে, হুজুরও দেখে, খালি তাবিজ দেখে না, পেলে ধুয়ে দিয়ে খায়। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলি, এই হুজুররা তাবিজ দেখে গিয়ে দেখবেন কি লেখা আছে, নকশা, এটা সূরা ফাতিহার নকশা, এটা ইয়াসিনের নকশা, আর রহমানের নকশা, 586 কি বিসমিল্লাহ। আমি এখন আজকে নামাজ দাঁড়িয়ে যদি পড়ি 786 5301 2005 সূরা বাকিয়া পড়তেছি, আল্লাহু আকবার। আপনাকে বলো এই মেয়ে পাগল হয়েছো নাকি, নামাজ সূরা পড়ো নাই ফাতিহা কই? আমি বলবো কেন আমি নকশা করে দিয়েছি, আপনি বলবেন ওই মেয়া তুমি পাগলাই বাদ দাও, এটা কোরআন না। বোঝা গেল নকশার মাধ্যমে কোরআনকে বিকৃত করা হয়েছে। এরপরে খালি তো সুরার নকশা না, এই সুরা উল্টাইয়া লেখে পাল্টাইয়া লেখে, এগুলো কুফরি কালাম না। এরপরে খালি এই পর্যন্ত না, তাবিজের বইতে লেখাতে ইয়া হামান, ইয়া ইবলিস, ইয়া ফেরাউন, ইয়া নমরুদ, এমনকি এই সব বই যে দরবারের, ওই দরবারের তাবিজের বইও আছে, ওই তাবিজের বই তো আছে, যাদের মাথায় পাঁচ টুকরো টুপি আছে একটু তারাস করে দেখে, আর বেশি কিছু বললাম না, তারাস করে দেখে আপনার দরবারে ফিরে বলতে, হ্যাঁ ফেরাউনের নাম আছে, নমরুদের নাম আছে, হামানের নাম আছে, মাহফিলে এখন তাবিজ বিক্রি করে। ভাইরা আমার, কোরআনটাকে কোথায় নিয়ে গেছে? কেয়ামতের মাঠে এই কোরআনকে অভিযোগ করবে, তাবিজ বানায়া যাতা হো, তাকু মে সাজায়া যাতা হো, ধো ধো কে পিলায়া যাতা হো, মুর্দার কো খিলায়া যাতা হো, মানুষ মারলে খতম করে। আমি বলি একটা নাপিত, নাপিত ভাই আপাতত ছোট করছি না, নাপিত খুশি হয় কখন জানেন, যখন শোনে যে এলাকায় একটা শিশু জন্মগ্রহণ করেছে, কারণ নতুন মাথা কামাইলে আদরের দুলারা কামাইলে 1000 টাকা নোটটাই দিবে। আর মৌলমী সব খুশি হয় কোন সময়, সব না, খতম পরে যারা তারা দেখে বসে, যারা খতম করেন না, তাবিজ দেখেন না, তাও হেদ অটলছেন কোরআন সুন্নাহর রাস কায়েমের জন্য জীবন দিতে তৈরি আছেন, অথবা আজকে থেকে তওবা করতেছেন, আগে করছেন সব মা আজকে তওবা করে যান, তাদেরকে বলছি না, যারা এরপরও তওবা করবে না, এগুলো খুশি হয় যখন মানুষ মরে, মাইকে শুনে শোক সংবাদ অমুকে মারা গেছে, তখন খুশি মনে মনে, এই তো মিলাদের দাওয়াত পাবো, 3 দিন আর খতম পাবো, 40 পাবো, একবার মৃত্যুবার্ষিকী স্থায়ী ভাবে চালিয়ে দিয়ে গেছে আল্লাহ নবী সাহাবীর এই খতম বর্ষের পয়সা দিয়া। তাফসীরে মারফুল কোরআন সূরা বাকারা 41 নম্বর আয়াতে তাফসীর খুলে দেখো, ফতোয়া শামি খুলে দেখো, রেফারেন্স সব বলছি, পরিষ্কার লেখা আছে, ইসালে সবের উদ্দেশ্যে মৃত্যু ব্যক্তির জন্য পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে, খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে তাসবি, সম্পূর্ণ হারাম আর বেদাত, যে ব্যক্তি এগুলো করে সেও হারাম কাজ করে, যে করায় সেও হারাম কাজ করে। যখন যে পড়লো সে নিজেই কোনো সব পায় না, তো যার জন্য বসে কি সব বসাইবে? বাইরে আমার কোরআন পড়লে আমার বকশাইতে হয় হুজুরকে দিয়ে। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়ে সঙ্গে সঙ্গে তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি লেখা হয়ে যায়। একই বকশাবার জন্য বসে থাকে না, হুজুরের কাছে নিয়ে যাইতে হবে 1 প্যাকেট মিষ্টি আর 100 টাকা। হুজুরে যখন দেখে পাতলা ফিনফিনে কাপড় দিয়ে 500 টাকার নোটটা দেখা যাচ্ছে, মোনাদারটা একটু লম্বাই দেয়, একেবারে লম্বা মনোজাত দিয়ে জান্নাতে পৌঁছাই দিল, চিন্তা করলো এই তো মনোজাত শেষ করলে নোটটা ওইখান থেকে স্থানান্তর হয়ে আমার পকেটে ঢুকে পড়বে। আর যদি এখানে না থাকে, ধর পকেট যখন ধর পাশা চুলকায়, মনে করে পকেটে হাত দিয়েছে টাকা পয়সা করার জন্য। ভাইরা আমার, লজ্জা করা উচিত। আজকে কোরআন কি কোথায় নিয়ে গেছে? যেই কোরআন দিয়ে ওমর বিন খাত্তাব শাসন চালিয়েছেন, ওমর বিন খাত্তাব